ফেলিয়া যায় রে, ঝির ঝির ঝির হাওয়ায় রে, ঢেউ খেলিয়া যায়, ঝিলমিল ঝিলমিল ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে, ঝির ঝির ঝির হাওয়ায় রে, ঢেউ খেলিয়া যায়, ঝিলমিল ঝিলমিল চায়ে জল নিতে কেউ যায় না, বউ কথা কো পাখি যাকে বউ তো ফিরে চায় না, মন কবে হয় হায় রে আজ তুমি কোথায় কোথায় রে তুমি কোথায়, টলমল টলমল ধানের খেতে ঢেউ খেলিয়া যায় রে, সন সন সন হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায়, টলমল টলমল উড়ায়ে ফুল ছড়ায়ে আল পথে কেউ যায় না, পাগল হাওয়া আচল টেনে আর তো নাগাল পায় না, মন কাঁদে হায় হায় রে আজ তুমি কোথায় কোথায় রে তুমি কোথায়, ছল ছল ছল ছল আঁখির জলে ঢেউ খেলিয়া যায় রে, ঝিম ঝিম ঝিম বরসায় রে ঢেউ খেলিয়া যায়, ছল ছল ছল ছল কেউ ব্যথা ভুলায় না, এক লাথা তার দিন যে আমার শেষ হতে আর চায় না, মন কবে হায় হায় রে আজ তুমি কোথায় রে তুমি কোথায়, ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে, ঝির ঝির ঝির হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায়, ঝিলমিল ঝিলমিল ঝিলমিল ঝিলমিল ঝিলমিল ঝিলমিল ঝিলমিল ঝিলমিল।